അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി വബറകാത്തു. അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ വസ്സലാത്തു വസ്സലാമു അലാ റസൂലിഹിൽ കരീം വഅലാ ആലിഹി വസഹ്ബിഹി അജ്മാഇൻ. আজকে আমাদের আলোচ্য বিষয় পূর্ব আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত। আমি আপনাদেরকে বলেছিলাম যে দাস দাসীর সঙ্গে কেমন ব্যবহার করবেন, কিন্তু বাড়িতে দাস দাসী রাখা না রাখা ব্যাপারে কিছু কথা আছে, আমি আপনাদেরকে অন্যদিন বলব। আর আজকে সেই দিন যেদিন বাড়িতে দাস দাসী রাখার বিপত্তি কি বলেছিলাম, একান্ত প্রয়োজন ছাড়া দাস দাসী ব্যবহার করা ঠিক না, উচিত না। কেন? যেহেতু তাতে অনেক কিছু ক্ষতি আছে, আপনার দিনের ক্ষতি আছে এবং আপনার সংসারে ক্ষতি আছে। সেই সমস্ত ক্ষতিগুলো কম বেশি সবাই জানে, তবে আমরা আলোচনা করছি এই জন্য যাতে করে মুসলিমরা বেশি করে সতর্ক হয়, বা যাদের এখনো অভিজ্ঞতা হয়নি যে বাড়িতে দাসী রাখলে সমস্যা কি, কাজের একটা মেয়ে রাখলে আমার বউয়ের হেল্প হবে বা আমার মায়ের হেল্প হবে, সমস্যাটা কি আছে, এরা যাদের অভিজ্ঞতা হয়নি তাদেরকে সতর্ক করার জন্য আমাদের এই মজলিস, আমাদের এই বৈঠক। যাবতীয় অকল্যাণ ও অমঙ্গল অপসারিত করা দিনী ওয়াজেব বা কর্তব্য, এবং সকল প্রকারের ফিতনা ও মন্দের ছিদ্রপদ বন্ধ করা সকলের জন্য শরীয়ত আবশ্যক। আর শরীয়তে একটা কায়দা আছে, কায়দা মানে নীতি, সেটা হচ্ছে দাফউল মাদাররাতি মুকাদ্দামুন আলা জালবিল মানফা, এরকম একটা কায়দা আছে, দাফউল মাদাররাতি মুকাদ্দামুন আলা জালবিল মানফা। তার মানে কোন একটা কাজ করতে গেলে যদি ক্ষতি হয় আর লাভ হয়, মানে তাতে ক্ষতিও আছে লাভও আছে, তাহলে কি ক্ষতি স্বীকার করে লাভ করবেন, নাকি যাতে ক্ষতিই না হয় সে চেষ্টা করবেন? একটা কাজ আছে যাতে পাপও হয় পুণ্যও হয়, এরকম হতে পারে না? পারে না, অবশ্যই অনেক কাজ আছে যাতে পাপও হয়, যেটা করলে পাপও হয় পুণ্যও হয়। তাহলে পাপ করে পুণ্য করবেন, নাকি যাতে পাপ না হয় সে চেষ্টা করবেন? চেষ্টা করতে হবে যাতে পাপটাই না হয়। আবুল খায়ের, তওয়াফ করতে করতে হাজরে আসওয়াদ চুম্বন দিলে কি হয়, গোনাহ ঝরে যায়, কিন্তু হাজরে আসওয়াদ চুম্বন দিতে গেলে জিহাদ করতে হয়, ধাক্কা ধাক্কি ঠেলে ঘুজে তারপর কোন রকম করে মুখটা ঢুকিয়ে তারপর চুমদেন, তাহলে পাপ হয় না? হয় না। পাপ হয়ে সঙ্গে সঙ্গে আপনি চুমু দিলেন, পাপ ধোয়া গেল, তাই না? পাপটা আপনি একটা ভালো কাজ করতে গিয়ে, পুণ্যের কাজ করতে গিয়ে আপনি পাপ করছেন, তাহলে কোনটা ভালো ছিল, আপনার পুণ্যের কাজটা করা ভালো ছিল, নাকি পাপটা না করা, যাতে পাপ না হয় সেটা করা ভালো ছিল? যাতে পাপ না ঘটে এই জন্য বলা হয়েছে, তুমি যদি পুণ্য না করতে পারো তো কমসে কম পাপ করো না, বুঝতে পারছেন? এখন আপনি বাড়িতে দাসী রাখবেন, বাড়িতে চাকর রাখবেন, তাতে জানেন যে হ্যাঁ সেখানে পাপও হয়, পাপ হয় এবং সংসারে ক্ষতিও হয়, অনিষ্টও হয়। পাপ আর অনিষ্ট বলতে কিরকম? পাপ বলতে ধরুন পর্দার ব্যাপারটা আছে, অবৈধ সম্পর্ক হওয়ার ব্যাপারটা আছে, আর সাংসারিক আপনার ক্ষতি বলতে যেমন আপনার টাকা পয়সা চুরি হতে পারে, ঠিক কিনা? আপনার সাংসারিক বা অন্যভাবে ক্ষতি হতে পারে, আপনার সম্পদ নষ্ট হতে পারে তার মাধ্যমে, তো এই দুই দিক আছে। তাহলে আপনি কি করবেন? আপনি দাসী রেখে এসব ক্ষতির স্বীকার করবেন, নাকি ক্ষতি যাতে না হয় সে চেষ্টা করবেন, সেটা আপনার ব্যাপার। তবে শরীয়ত বলছে যে কল্যাণ আনয়নের আগে চিন্তা করতে হবে যাতে অকল্যাণ না আসে, কল্যাণ অকল্যাণ দূর করা কল্যাণ আনয়নের ওপরে প্রাধান্য পাবে, অকল্যাণ যাতে না আসে সে চেষ্টা করতে হবে। বহু পরিবারে দাস দাসী চাকর বাঁধি মাইন্দার রাখাল ড্রাইভার দ্বারা বহু ক্ষতি সাধন হয়ে থাকে, তা জেনেও অনেকে সতর্ক নয়, আবার অনেকে সতর্ক হলেও ওই ক্ষতির চোরা দরজা বন্ধ করতে ইচ্ছুক নয়। অনেকে একই গর্তে হাত ভরে কয়েকবার দুষ্ট হয়েছে, মানে বারবার তাকে দংশন করা হয়েছে, তবুও তারা কোন চাপে, সাধারণত দাসীকে ব্যাপারটা, দাস দাসীর ব্যাপারটা পুরুষ মানুষ অতটা চায় না, কারণ পুরুষ মানুষ সংসারে খাটে না, খাটে কে, মহিলা। মহিলার চাপে পড়ে এটা করতে হয়, কোন কষ্ট যা অনুভব করে নিয়ে এসব মানে অভিজ্ঞতা হয়েও পড়শির কারো দেখেও শুনেও কোনো শিক্ষা নেয়নি যে পাড়া প্রতিবেশী কি হচ্ছে, দাসি থাকার ফলে কি ঘটলো, ড্রাইভারের সাথে কি হলো, এইসব শুনেও তবুও মানে আসছে না, মানে হুঁশ আসছে না। ইমান দুর্বল, আর সেই দুর্বলতার পরিচয়ক এই যুগের মানুষ আল্লাহ ভীতির এই যে ইতি হয়ে গেছে, আল্লাহ ভীতি যে নেই মনের ভিতরে, তাদের এটা খবর আমাদেরকে দিচ্ছে। এখন আমরা দাস দাসীর মাধ্যমে যে মন্দ ক্ষতি সে কথা আলোচনা করব। নম্বর এক, সাধারণত দাসী ব্যবহার করলে যেটা বড় আমার ক্ষতি আছে সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক সৃষ্টি হওয়ার ক্ষতি। প্রথমে দাসীর কথা ধরুন, তারপর দাসের কথা বলুন। অবৈধ সম্পর্ক সৃষ্টি হওয়ার ক্ষতি মানে কিভাবে অবৈধ সম্পর্ক হয় সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, যে যুবতী দাসী বাড়িতে রাখলে বাড়ির যুবকদের পক্ষে এক প্রকার ফিতনা হয়। আপনি দাসী রেখেছেন, এমন বুড়ি মানুষ রাখতে পারেন, তবু বুড়ি মানুষ রাখলে তো কাজ করতে পারবে না, পাওয়া যায় না সাধারণত। সাধারণত কাজের মেয়েরা কি হয়, অবিবাহিতা হয়, তারা এসে কাজ করে। এখন যুবতী যদি আপনি রাখেন তাহলে সেটা একটা ফিতনার কারণ হয় যুবকদের জন্য, বিশেষ করে দাসী অসতী প্রকৃতির হলে। আপনারা যারা দেখছেন এদেশে যারা কাজ করতে আসছে, আপনাদের কি মনে হয় সমস্ত মেয়েরা কি ভালো? অধিকাংশ মেয়েরা ভালো না খারাপ? অধিকাংশ মেয়েরা খারাপ, চরিত্র ভালো নয়, চরিত্রহীনা মেয়েরা এভাবে। কারণ সেখানে গিয়ে, বিদেশে গিয়ে আমাকে কাজ করতে হবে, এত বড় সাহস যে সেখানে কত পুরুষ থাকবে রাস্তার মাঝে তো বটেই, এজেন্সিদের এজেন্টের মাধ্যমে তো বটেই, তারপরে যার বাড়িতে আমি কাজ করব সেখানে কত রকম পুরুষ আমার সঙ্গে কথা বলবে, আমার তার সঙ্গে লেনদেন করতে হবে, এসব বুঝে শুনে যারা কাজ করতে আসছে তারা, আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা থাকবে, তারা ভালো চরিত্রের নয়। এবার যদি তাই হয়, খারাপ চরিত্রে হয়, এবার বাড়িতে এসে এবার যদি সে তার নিজের প্রকৃতি প্রকাশ করে, অঙ্গরাগ, অঙ্গভঙ্গি, অঙ্গরাগ মানে প্রসাধন, লিপস্টিক লাগিয়ে কাজ করছে, সেজে গুজে কাজ করছে, তো সেক্ষেত্রে যুবকের মনে আকর্ষণ অনুরাগ সৃষ্টি করবে স্বাভাবিকভাবে, প্রকৃতিগতভাবে। আপনি জানেন যে একটা মেয়ে যদি থাকে একটা বাড়িতে বা কোনো একটা জায়গায় আর একটা ছেলে, তো তাদের একে অপরের প্রতি একটা আকর্ষণ থাকে। মেয়েটা যেন ছেলেটাকে আকর্ষণ করছে, ছেলেটা যেন মেয়েকে আকর্ষণ করছে। খুব ভালো হলে বড়জোর আস্তাকফিরুল্লাহ বলে আপনি শুনতে পাবেন, তার মানে কি যে মনের ভিতরে কি যেন হচ্ছে, আর সেটা সৃষ্টি করবে কে, শয়তান। শয়তান অবৈধ প্রেম সৃষ্টি করে আর বৈধ প্রেম ধ্বংস করে, এ কথা আপনারা জানেন। আর বৈধ প্রেম ধ্বংস করা তার কাছে সব থেকে বড় কাজ। আর দাসীর মাধ্যমে বৈধ সম্পর্ক ধ্বংস করা যায় না? যায় না, যায়, পরে বলছি কিভাবে। তো দাসীর মাধ্যমে এই বৈধ প্রেম ধ্বংস করা যায়। তো যাই হোক, এখন আকর্ষণ যখন সৃষ্টি হয় তখন সেই অসতী মহিলা, সেই খাদেমা বা সেই দাসী যদি নানা রকম অঙ্গভঙ্গি দেখায়, কাজের মাধ্যমে সাজগোজ দেখায়, তো বাড়ির যুবক যতই ভালো হোক কিছু না কিছু আকর্ষণ তার মধ্যে থাকে। আর যদি সে ভালো লোক না হয় তাহলে সে আকর্ষণ চট করে কাজে দেয়। এই মনে করুন নির্জনতায় খেতে দেওয়া, বউ নেই, বিশেষ করে যাদের বউ চাকরি করে, যাদের বউ ব্যস্ত থাকে, তো যাদের বউ রাজনীতি করে, বুঝতে পারছেন, আর অনেক কিছু করে, তো তাদের দাসীদের উপরে নির্ভরশীল তারা, তো এবারে সেই দাসী খেতে দিল, সেই দাসী তার রুম পরিষ্কার করতে গেল, সেই দাসী কথাবার্তা বলল, সেই দাসী রান্না সবকিছু অনুরাগ ইত্যাদি বৃদ্ধি করার কারণে সহায়ক হয়, এবং পরে যা ঘটে তা ঘটে এবং কিছু রটেও আপনারা শুনে থাকবেন, বহু রটে থাকে। দাসীর সঙ্গে বাড়ির লোকের প্রেম, যদি বলেন যে না বাড়ির লোক তো বুড়ো মানুষ তা সমস্যা নেই, ছেলেরা হচ্ছে যুবক, আর আপনারা নিশ্চয়ই ইতিহাসে জানেন সেলিম আনারকলির প্রেম। সেলিম হচ্ছে রাজপুত্র, আনারকলিকে ছিল একজন দাসীর মেয়ে বা দাসী। তো সেলিম আনারকলির প্রেম সেখানে আপনাদের নিশ্চয়ই আপনারা শুনেছেন জেনেছেন, আর সেখান থেকে ছেলেরা গান করে বেড়ায় পেয়ার কিয়া তো ডরনা কিয়া, তাই না? আবুল খায় নিশ্চয়ই জানেন ব্যাপারটা। তো এইগুলো সাধারণত এইভাবেই সৃষ্টি হয়। অনেক সময় গৃহকর্তা এই বিষয়ে খবর রাখে না, আবার কানে এলেও মন বলে এটা স্বাভাবিক, এটা হয়, এরকম তো হচ্ছে প্রত্যেক পরিবারে, কে আর ভালো আছে, সবাই করছে, কোন ঘরটা ভালো আছে, সত্যি মুশকিল আছে। আপনি যখনই বলতে যাবেন তোমার মেয়ের কেন বা তোমার বোন কেমন, মানে আপনি তার কালি দেখাবেন, সেও আপনার কালি দেখিয়ে দেবে, আর যদি আপনার তার আপনি গালে কালি দেখান, সে আপনার চোখের কালিও দেখিয়ে দেবে, চোখের কাজল দেখিয়ে দেবে। তো এই মুশকিল হয়ে গেছে এখানে, কেউ কাউকে বললে পরে কেউ মানতে চায় না এই ব্যাপারগুলো, কারণ প্রত্যেক ঘরে ঘরে আজকাল একটা না একটা কুলাঙ্গার আছে, প্রত্যেক কুলে একটা না একটা কুলাঙ্গার আছে। তো আপনি যদি তার ছেলের জন্য বলতে যাও, তোমার ছেলে কি করেছে দেখো, তোমার ছেলে তো পরের মেয়েকে বের করে নিয়ে এসছে, হ্যাঁ তোমার বোনও তো বেরিয়ে গেছে, এইভাবে একে অপরকে কোনো লাভ হয় না। সামনে পড়লে বড়জোর আত্মচেতনাহীন জুলাইখার স্বামীর মতো ঠান্ডা গলাতেই বলে, মনে করুন বুঝতে পারল যে আমার বউ ড্রাইভারের সঙ্গে লিঙ্ক শুরু হয়ে গেছে, জানতে পারার পর বলছে তুমি এরকম কেন করছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, কার মতো, জুলাইখার স্বামীর মতো, সে বলছেন না ইউসুফ আর ইদান হাজা ওয়াস্তাগফিরি লিজাম্বিক ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, ইউসুফ ঠিক আছে কিছু মনে করো না, কিছু মনে করো না, এই তোমারই দোষ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমিই ভুল করেছ, বাস বাস এতটুকুই। এরকম বহু পুরুষ আছে যারা নিজেদের স্ত্রীকে কিছু বলতে চায় না, বললে তার মনে আঘাত লাগবে, তার প্রতি রাগ হবে, আর জানবেন যে নিশ্চয়ই এরকম পুরুষের কিছু দুর্বলতা আছে, যার ফলে স্ত্রীকে এসব ব্যাপারে জানে যে আমার স্ত্রী নোংরামি করছে, ধরা পড়ল, তা সত্ত্বেও চোখের সামনে ধরা পড়ল, দরজা খুলে দুজনে বেরিয়ে এলো ছুটতে ছুটতে, তবুও বলছে কি ইউসুফ তুমি কিছু মনে করো না, আর এ জানা যা মাস্তার ফেরিলে জানবে তুমি তোমার, হ্যাঁ তুমি তো অবাক করো আল্লাহর কাছে, তুমি হচ্ছ ভুল কারিনি, ভুল করেছো তুমি। তো এরকম ঠান্ডা প্রকৃতির বহু পুরুষ থাকে, সাধারণত মেড়া পুরুষ, ভেড়া পুরুষ, যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, নিজের স্ত্রী কন্যাকে কন্ট্রোল করতে পারে না, বা জানা সত্ত্বেও তাদেরকে শাসন করতে পারে না, এইরকম হয়ে বাস আর পরক্ষণে আগুনকে বারুদের সংস্পর্শে ছেড়ে দেয়, আবার ছেড়ে দেয়, আবার চলছে, আবার কাজ হচ্ছে, তো এরকম হয়। তো সুতরাং শেষকালে পরিণাম কি হয়, তাদের ব্যাপারটা হয় কোর্ট পর্যন্ত গড়িয়ে যায়, আর না হয় হাসপাতাল বা নার্সিং হোম পর্যন্ত, কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, বাড়িতে দাসী রাখলে গৃহিণী সকল কর্তব্য হতে বৈমুখী হয়, দাসী যখন আছে তখন গৃহিণী খালাস, প্রত্যেকটা কাজ কে করবে, দাসী করবে, কিছু ভুলে যায় এবং কিছুতে অলসতার অভ্যেস তৈরি হয়, ফলে দাসী না থাকলে তার আজাব শুরু হয়। যদি দু একদিন ছুটি নেয় বা অসুখের কারণে আসতে না পারে তো গৃহিণীর অবস্থা কি হয়, আর বলতে হয় না, যেহেতু অভ্যেস হয়ে গেছে দাসীতে কাজ করে। দাসী রেখে স্ত্রী নিজ শিশু সন্তানকে তার হাতে সঁপে দিয়ে খালি হাতে বিলাস সুখে উন্মাদিনী হয়, বাস বাচ্চা হয়েছে, বাচ্চা সে মানুষ করবে না, কে মানুষ করবে, দাসী, শিশুর প্রতিপালন হয় ওই দাসীর হাতে, ফলে দাসীর আকিদা ও চরিত্রের কিছু না কিছু ওই শিশুর কাঁচা মনে প্রভাব বিস্তার করে। আসলে মা বলে কাকে চেনে, দাসীকে। শিশুর প্রতিপালনের জন্য মায়ের স্নেহ আদর যত্ন একান্ত জরুরি, কিন্তু দাসীর হাতে সে স্নেহ আদর যত্ন ও আন্তরিকতা না থাকায় শিশু এসব হতে বঞ্চিত হলে তার সে মন মানসিকতা তৈরি হয় না। ফলে অনেক ক্ষেত্রে শিশুও বড় হলে মাকে ততটা ভালোবাসতে পারে না যতটা খাদেমাকে দাসীকে বাসে। গোপন ক্যামেরায় আপনারা ইউটিউবে দেখে থাকবেন কোন কোন দাসী কিভাবে ছেলে মানুষ করছে। হয়তো মালিক মালিকানের সামনে বেশ ভালো ব্যবহার, ছেলেকে আদর করছে, কিন্তু তারা যখন চলে যায় চাকরিতে, মালিক চলে গেল চাকরিতে, তার বউ এক চাকরিতে চলে গেল, ছেলেকে রেখে গেল কার হাতে, দাসীর হাতে। সেই ছেলে যদি কাঁদে, তো দেখেছেন, মার দেখেছেন ইউটিউবে কিভাবে মারছে, ছেলেকে কিভাবে মারছে, কিভাবে ঠুকে ঠুকে বসাচ্ছে, কিভাবে এইভাবে ছুড়ে ফেলে দিচ্ছে, এটা পেছনে। তো এই সন্দেহ হলে গোপন ক্যামেরা রাখা হয়েছিল এবং ধরা পড়েছে, কয়েকটা ঘর আপনি দেখবেন ইউটিউবে আছে। তো এইরকম সমস্যা আমরা দেখতে পাই। অধিকন্তু শিশু মায়ের কথার অবাধ্য হয় অথচ দাসীর কথা শুনে। মা যদি একটা কথা বলে শোনে না, কিন্তু দাসী যখন বলবে চট করে শুনবে, কারণ সে জ্ঞান করে কাকে, দাসীকেই মা জ্ঞান করে। আর যখন সেই দাসী দেশে যায়, ছুটিতে যায়, তখন শুনেছেন এয়ারপোর্টে কত কান্না কাঁদে ছেলেরা, এয়ারপোর্টে ছেলে মেয়েরা কান্না, এমন কান্না কাঁদে যেন মা চলে যাচ্ছে, সত্যি হয়, যেহেতু তাদের হাতে ছেলে দেওয়া হয়েছে। দাসী যদি অশিক্ষিত বা কটুভাষিনী হয়, সন্তানের শিক্ষা ও ভদ্রচিত ভাষার উপরেও কঠোর প্রভাব পড়ে। দাসী যেমন ভাষা বলবে আপনার ছেলেরাও সেরকম ভাষা শিখবে, মা বাপ যেমন বলে সেরকমই না, তো মা বাপ তো হয়ে গেছে দাসী, তো দাসী যেরকম ভাষা হবে, যেমন ছোট লোক পরিবেশের মেয়ে হলে ছোট লোকের মতো ভাষা বলবে, তো আপনি ভদ্রলোকের ছেলে, ভদ্রলোক আপনার, আপনি ভদ্রলোক এবং তার ছেলে ভদ্রলোক হবে, কিন্তু ভাষা শিখবে কার, ছোট লোকের না ভদ্রলোকের, স্বাভাবিকভাবে ছোট লোকের ভাষা শিখবে। দাসী রাখাতে সংসারে একটা বাড়তি লোকের খরচও বাড়ে, একটা তাকে বেতন দিতে হবে, খেতে দিতে হবে, সে খরচ কে মিটাবে তা নিয়ে স্বামী ও উপার্জনশীল স্ত্রীর মাঝে কলহ বাঁধে। ও বলবে তোমার বেতন থেকে দাও, ও বলবে তোমার বেতন থেকে দাও। আর স্ত্রী চাকরিবাড়ি হলে তো বুঝতেই পারছেন স্বামীর বাস দায়িত্ব খালাস, সে আর ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না, সবটাই মনে হয় বাড়তি বেশি করে চাইছে। তখন এই দাসীর স্বামী বলে যে আমার কিছু বেশি কাজ করে না, স্ত্রী বলে না তোমার এই করে সেই করে, তোমাকেও বেতন দিতে হবে, তাই ঠিক আছে অর্ধ দিয়ে দাও, মানে এইভাবে কি হয় ঝগড়া বাঁধে। স্বামীকে বাইরের কাজ ছেড়ে স্ত্রী যদি বাড়ির কর্ম সামনে নেয়, তাহলে কত মন্দ ক্ষতির হাত হতে রক্ষা পাওয়া যায় তা সকলের অনুমোদন। আপনি বুঝতেই পাচ্ছেন সাধারণত ছেলেরা বাইরের কাজ করে, মেয়েরা ভিতরের কাজ করে। যদি এইরকম সামলে নেয়, মহিলা যদি সংসারের রানী হয় আর পুরুষ বাইরে থেকে উপার্জন করে নিয়ে আসে, কত সুন্দর হয়। দাসী ছাড়া যাবতীয় কাজ নেওয়ায় অভ্যস্ত মহিলারা বড় কুঁড়ে অলস হয়ে যায়, কারণ দাসী আছে সবকিছু করে, ফলে এক গ্লাস পানি অথবা এক কাপ চা গড়িয়েও পান করতে চায় না। কাকে বলে, দাসীকে বলে, এখানে কুব্বি আল্লাহ সুব্বি বলছে, বসে থাকে এভাবে আর খাদেমাকে এভাবে তারা কি করে হুকুম করে। আর তার ফলে আপনারা দেখবেন এখানে, বিশেষ করে এখানে আপনাদের দেশের খবর অতটা জানি না, এখানে দেখেছি আমরা বিয়ে পড়ানোর মজলিসে অনেকবার গেছি বা বিয়ে লেখালেখিও করেছি এক সময়ে, তো তখন দেখেছি মানে কন্যা মানে কোনে আর কি, বিয়ের কোনে শর্ত লাগাচ্ছে। শর্ত কি লাগাচ্ছে, যে আমার সঙ্গে আমার বাপের বাড়ির দাসী যাবে, বুঝতে পারছেন ব্যাপারটা। ও তো জানছে আমি শ্বশুর বাড়ি থেকে দাসী পাবই, কিন্তু আমি সেই যে কোনো দাসী নেব না, আমি নেব আমার বাপের বাড়ির যে দাসী, যার কাছে আমি মানুষ হয়েছি, যার সঙ্গে আমি উঠা বসা করছি, সে আমার এখন সখী হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, আমি তাকে সঙ্গে নিয়ে যাব। বুঝতে পারেন কোথায় গিয়ে পড়ে, তার মানে তাদের আপোষের ভালোবাসা কোথায় গিয়ে পড়ে। তাছাড়া আরো বিপত্তি অনেক আপনার আছে, নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন যোগ জাদুর ব্যাপারটা। আপনি দেখবেন বিশেষ করে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থেকে যারা আছে তারা সঙ্গে সৌদিরা খুব অ্যালার্ট এর ব্যাপারে, দেখছে চেক করে করে দেখছে সব তাবিজ, তাবিজ ছাপা তাবিজ বিক্রি হয়, যারা বাইরে মানে বিদেশ থেকে আসে তাদের হাতে তাবিজ বানা থাকে না হয় সঙ্গে থাকে। তো আমি দেখেছি কয়েকবার আমাদের কাছে নিয়ে এসে দেখিয়েছে যে এই তাবিজে দেখো কি লেখা আছে, তাদের লেখা আছে ঘরওয়ালাদের কাছে মাহবুব হওয়ার তাবিজ, মানে এই তাবিজ যদি তোমার সঙ্গে থাকে তাহলে যেখানে কাজ করবে সেই ঘরের লোক তোমাকে ভালোবাসবে, তোমার উপর অত্যাচার করবে না। তারপরে যোগ জাদু তো অনেক কিছু হতেই পারে, অনেক কিছু হতে পারে। আপনার ওই দাসীর মাধ্যমে আমি বহু ঘটনা জানি, এ ব্যাপারে আমার যেহেতু কাজ করি এই জন্য জানি। একটা ঘটনা মনে পড়ল, দাসীর সঙ্গে যদি ঘরওয়ালাদের কোন যোগাযোগ না হয়, মনে করুন এমন ঘর হতে পারে যে ঘরে ছেলে নেই, সব মেয়ে, এবারে সে ঘরে ড্রাইভার আছে, ঠিক আছে, তো ড্রাইভারের সঙ্গে ঘরের মেয়ে যোগাযোগ কে করছে, রক্ষাটা কে করছে? দাসী। দাসী অনেক সময় সেই ড্রাইভার ঘরের মেয়েকে ফাঁসানোর জন্য কি করে, তাবিজ ব্যবহার করে, কাজ হয় না হয় সে আলাদা কথা, কিন্তু কেস আসে, এরকম কেস আসে, ধরা পড়ে এবং তারা এই ব্যবহার করেছে। একদিন একজন নিয়েছিল জুতো, এক মেয়ের জুতো নিয়ে এসেছে, জুতোর নিচেতে লেখা আছে সব কি কি, তার মানে বলতে চাচ্ছে যে ওই মেয়েটাকে জাদু করার জন্য জুতোর নিচে তার জুতো, কারণ সাধারণত আপনারা শুনেছেন যে ব্যবহৃত জিনিস নিয়ে জাদু করা যায়, আপনার যদি জাদু করার ইচ্ছা আপনার টুপি কিংবা ভিতরের গেঞ্জি কিংবা জাঙ্গিয়া নিয়ে জাদু করা যাবে, মেয়েদের শাড়ির খুঁট ইত্যাদি, মেয়েদের চুল, যে চুল আঁচুড়ে যে চুলগুলো বাইরে বাইরে ঝরে যায়, যেগুলো সেগুলো যেখানে সেখানে ফেলতে হয় না, আর বিক্রি করা তো হারাম, যেখানে সেখানে ফেলতে হয় না কেন, ওই চুল নিয়ে কি করা হয়, জাদু করা হয়। তো এইভাবে জাদু করার ব্যাপারগুলোও আপনার আছে, দাসীর মাধ্যমে এগুলো হতে পারে। তো বিবাহের আগের সময় তারা মোহরের উপর এই দাসী নেওয়ার ব্যাপারটা আবার শর্ত আরোপ করে। এভাবে কত নারী আত্মনির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলে, পরনির্ভরশীলা হয়ে যায়, দাসীর উপরে নির্ভরশীলা হয়ে যায় এবং নিজের শতমুখী ক্ষতি নিজেই ডেকে আনে নিজের জীবনে। অথচ কবি বলছেন, আত্মহারা না হইয়া সৌভাগ্য সোহাগে, পরন্তু যে করে কাম সকরে যতনে, সকরে মানে কর মানে হাত, তার মানে নিজের হাতে যে মেয়ে নিজের কাজ করে, পরিজন প্রীতি হেতু প্রেম অনুরাগে আদর্শ রমণী সেই যথার্থ ভুবনে, তারপরে ঘরে সবার সঙ্গে প্যার মহাব্বত যদি থাকে সেই হচ্ছে আদর্শ রমণী, যে নিজের ঘরে সংসারের কাজ নিজে করে সেই হচ্ছে আদর্শ রমণী। দরকার নেই সব ঝামেলা, কি দরকার আছে দাসী এনে, হয়তো আমার স্বামী ফেঁসে যাবে না আমার ছেলেই ফেঁসে যাবে, দরকার কি, সেই হচ্ছে আদর্শ রমণী। আর বিলাসিনী যে রমণী গৃহস্থালী কার্য সম্পাদন আপন ভাবিয়া না করে, হোক তাহার পতি রাজ অধিরাজ অধমাসে নাড়িয়ে সংসার ভিতরে, তার স্বামী যদি রাজাও হয় সে অধমা, কারণ সে নিজের কাজ নিজে করে না। বিশেষ করে এমন কিছু কাজ আছে যেগুলো অপর দিয়ে করানো যায় না, মনে করুন আপনার বাড়িতে দাস আছে, আপনি সমস্ত কাজ কি আপনার দাসকে দিয়ে করাতে পারবেন? আপনার বাড়িতে দাসী আছে, মহিলারা কিংবা আপনি সমস্ত কাজ সে দাসী দিয়ে করাতে পারবেন? এমন কিছু খাস বিশেষ কাজ আছে যে কাজটা নিজে ছাড়া অপরকে দিয়ে করানো সত্যিই মানে নিজেকেই খারাপ লাগে। কিন্তু আমি এখানে গেছি, এখানে এক জায়গায় ডেকে নিয়ে গেছিল আমাকে, বাঙালিনী ছিল, দিয়ে অভিযোগের ভিত্তিতে সে বলল যে হুজুর আমাকে এই কাজটা পর্যন্তও করায়, মানে আমাকে দিয়ে এই কাজটা পর্যন্তও করায়, আমি নাম নিচ্ছি না, তার মানে বুঝুন একান্ত গোপন কাজ যেটা নিজে করা দরকার সেটাও কে করছে, দাসীতে করছে। তো এইভাবে এইরকম নারী হচ্ছে অধমা নারী, যে যারা নিজেদের ভেদ রহস্য ইত্যাদি প্রকাশ করছে একজন এমন নারীর কাছে যে জানে না সে হয়তো প্রচার করে বেড়াবে ইত্যাদি। ব্যাস, চালাক স্ত্রী যে হয় সে বোনকে স্বামীর খিদমতে লাগায় না, সে দাসীকে স্বামীর খিদমতে লাগায় না। এই আমার মাথাটা খুব যন্ত্রণা করছে বুঝলি, একটু টিপে দাও না, আমি পারছি না বাবু আমি ব্যস্ত আছি, এই করিমা যা তো যেতে টিপে দাও, তোর দোলা ভাই মাথা টিপে দে, কিংবা এই নাসু দাসীকে বলছে কি নাসু যা তো তোমার তোমার ভাইয়ের মাথাটা টিপে দাও, নিজের খারাপই নিজে, নিজের মাথায় নারকেল ভাঙছে নিজের মাথায় হাঁড়ি ভাঙছে, এ বুঝে না মানে মানে এতটা গভীরে সে থাকে না যে আমি তাকে মাথা টিপতে বললাম। একজন পরনারী যদি মানে নন মাহরাম যাকে বলে মাথা টিপে, প্রথমেই বলেছি যে আকর্ষণ থাকে, সে আকর্ষণটা নিজেকে আন্দাজ করতে পারে না, আল্লাহ জানে হয়তো এমন নারী হতে পারে ভোঁদা, তার মানে তার ভিতরে যে অনুভূতি সেটা হচ্ছে ভোঁতা, সে অনুভব করতে পারে না যে নারী পুরুষের একটা কি আছে, আকর্ষণ আছে। আমার বোন যদি হয়, শালী যদি হয়, তার মানে আমার থেকেও তার মধ্যে বেশি আকর্ষণ আছে। না দোলাভাই তো সমস্যা কি, দোলাভাই মানে নিজের ভাই, ভাই মুখে বলে কিন্তু ভাই কি হয়, তাহলে বিয়ে হবে কেন, তাহলে নিয়ে পালাবে কেন, এরকম হয় না, হয় না দোলা ভাইয়ের সঙ্গে প্রেম? এই তো কদিন আগে এক সপ্তাহের ভেতরে ঘটনা ঘটেছে, শালীর সঙ্গে প্রেম হওয়ার কারণে স্ত্রী এবং দুটো ছেলেকে খুন করেছে একসাথে, এক রাতে দুটো ছেলে প্লাস স্ত্রীকে খুন করেছে, কার জন্য, শালীর জন্য। আর দাসীর ব্যাপারটা আপনারা অহরহ শুনছেন, দাসী সংসারে আছে, আপনি ইউটিউবে দেখবেন, আছে ওটা, ইউটিউবেও আছে, সন্দেহ যে আমার স্বামীর সঙ্গে হয়তো কোনো ব্যাপার আছে, তো করেছে কি, বেচারি থাকে না ঘরে, ও চাকরি, যারা শহর বাজারের মেয়ে তারা চাকরি করে, মার্কেটে যায়, তো ও করেছে কি, গোপন ক্যামেরা লাগিয়ে গেছে বেডরুমে, বেডরুমে গোপন ক্যামেরা রেখে চালু করে গেছে, তারপরে রাত্রে এসে চালু করে দেখছে, হ্যাঁ তার স্বামীর সঙ্গে খাদেমার যা চলার তাই চলছে, বুঝতে পারছেন, তারপরে যা ঘটার তা তো ঘটলো, আস্তে আস্তে তালাক এই সেই নানা রকম, তো সমস্যা হচ্ছে বিশাল বিশাল সমস্যা। এইগুলো সাধারণত মেয়েরা এই সুযোগটা করে দেয়, আমি পাচ্ছি না, আমি ব্যস্ত আছি, যা তুমি আমাকে পাটি পেদাত, একটু কাটি পেদাত, এতে ভারী মুশকিল, যেটা তোমার কাজ না আমি করবে না, মানে প্যাস্টিজে লাগছে কিংবা ব্যস্ত আছে কিংবা অন্য কাজে আছে কিংবা নেট, আজকাল তো মাশাআল্লাহ নেটে খুব ব্যস্ততা, নেটে ব্যস্ততা, আমি পাচ্ছি না, এই যাতো দুলা ভাইয়ের পাট টিপে দেয়, দুলা ভাইয়ের মাথা টিপে দেয়, ব্যাস যে নিজের মাথায় নিজে হাঁড়ি ভাঙ্গে অথবা বেল ভাঙ্গে। হ্যাঁ তখন কি হয়, যখন দাসীর সঙ্গে ফেঁসে যায়, অনেক সময় অনেক পুরুষ দাসীকে বিয়ে করে নেয়, মানে দেখে যে আমার স্ত্রীর তুলনায় এর ব্যবহার ভালো, এ ভালো, যে কাজ করতে যায় তার ব্যবহার অবশ্যই ভালো হবে। আপনি দেখবেন আপনার যারা প্রেম করে বিয়ে করেছেন, কেউ প্রেম করে বিয়ে করেছেন নাকি এখানে, লজ্জা করেন না বলেন, যদি কেউ প্রেম করে বিয়ে করে থাকেন তাহলে বলেন, প্রেম ছাড়া বিয়েই হয় না, ভালোবাসা ছাড়া বিয়েই হয় না বলছেন, আবার দেখছেন বলছেন যে আজকাল প্রেম ছাড়া বিয়েই হয় না, সর্বনাশ হয়ে গেছে। তাহলে আপনি বলুন যে তাই হয়, তাহলে সবাই আপনারা প্রেম করে বিয়ে করেছেন, এখন বলুন যে মেয়ের সঙ্গে আপনি প্রেম করেছিলেন, প্রেমের বিয়ের আগে যে ব্যবহারটা ছিল, যে মানে কি বলে কথাবার্তা বা যে ব্যবহার যাকে বলে, বিয়ের পরে কি একরকম আছে না পাল্টে গেছে, পাল্টে যায় না পাল্টে গেছে বলুন, তাহলে জানবো যে আপনি করেছেন। বিয়ের আগে সাধারণত যে ভালোবাসা থাকে, যে ভালোবাসার বিকাশ থাকে, প্রকাশ থাকে, বিয়ের পরে আর তা থাকে না, কারণ সেটা খাস জিনিস হয়ে যায়। আর আগে তেমনি দাসী যদি বাড়িতে থাকে, তো সে বাড়ির মালিকের সঙ্গে যেমন ব্যবহার করবে, বিয়ের পরে কি করবে না, কিন্তু বোঝে না, সে যে স্ত্রী, স্ত্রী ওইরকম ব্যবহার করবে যেমন দাসী করে। দাসী হচ্ছে কি, লোভ থাকে যে আমি কিছু পাবো, বা আমি তো বেতনে চাকরি করছি, আমার চাকরিটা থাকবে, স্ত্রী তো করে না, স্ত্রী তো সে তার জিনিস ভাবছে, স্বামী তো আমারই, তার অধিকার জমে গেছে, সে তখন অধিকার ফলায়। আর দাসী তখন কি করে, নিজের ভালোবাসাটা কাজের আন্তরিকতা প্রকাশ করে। এই জন্য তখন যদি স্ত্রীর পা টেপা আর দাসীর পা টেপা কিন্তু সমান হবে না, স্ত্রী মাথা টেপা আর দাসীর মাথা টেপা সমান হবে না, বুঝতে পারছেন, যাদের অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বুঝবেন। তো যাই হোক, কথা হলো কি, বললেন আপনি হুজুর কি করে বুঝলেন, আমি পড়াশোনা করেই বলছি, পড়াশোনা করে আপনারাও জানবেন, এবং বর্তমানে আমি যে কাজে আছি, যে পোস্টে আছি, বহু ঘটনা আছে, বহু ঘটনা বলতে পারি আপনাদেরকে, দাসী দিয়ে কি কি হয়েছে, কার দ্বারা কত রকম হয়েছে। তখন যখন দাসী দ্বারা সর্বনাশ হয়, তখন বাড়ির মহিলা, বাড়ির মালিকেন যাকে বলে, সে বলতে বাধ্য হয়, হাতের শাঁখা বিচে আমি কিনে এনেছি বাঁধি, হাতের শাঁখা বিচে আমি কিনে এনেছি বাঁধি, সে হয়েছে গিন্নি, এখন আমি হলাম বাঁধি। হয়ে গেল, পাল্টে গেল তো, কেন, তোমারই কারণে, তোমারই গাফলতির কারণে, তুমি ঢিল দিয়েছিলে যে স্বামীর খেদমত পর্যন্ত দাসী করবে, বাস এখন দাও, ছেড়ে দাও তাকে, তুমি বাঁধি হয়ে যাও। হ্যাঁ, কোনটার প্রতি টান বেশি হবে, নতুন টান না পুরাতন টান? হ্যাঁ, বাদশা জানলো কি করে, বাদশার অভিজ্ঞতা আছে, বাদশা মানুষ অবশ্যই জানবে, তাই না, তাই না? তো কি বলে আপনার, এক বরের কোণে হয় চিংড়ি মাছের খোসা, আর দশ বরের কোণে হয় নিত্য করেন গোসা। মানে যে প্রথম স্ত্রী সে চিংড়ি মাছের খোসা হয়ে যায়, আর দ্বিতীয় যেটা দ্বিতীয় বিয়ে করেছে সেটা হয় নিত্য করেন গোসা। তার তখন রাগ মেটাতে মেটাতে ও আমার শোনো, ও আমার জানু, ও আমার কি আর কি কি বলে, জানু বলে আর কি কি বলে, ও আমার জান জানু, সোনা বলে আর সব কি কি বলে, আল্লাহ আকবার, ও আমার জান, ও আমার প্রিয়, ও আমার প্রাণাধিকে, ও আমার আল্লাহ আকবার, তখন তার গোসা মেটাতে মেটাতেই, বুঝতে পারছেন তো, এরকম ঘটনা ঘটে। সুতরাং আপনারা শুনেছেন ফাতেমা যখন দাসী চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল ইচ্ছা করলে দাসী দিতে পারতেন না? পারতেন, কিন্তু দেননি। তার থেকে উত্তম জিনিস দান করেছিলেন, কে বলতে পারবে উত্তম জিনিসটা কি? হ্যাঁ, এদিকে কেউ আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদেরকে কি এর থেকে উত্তম জিনিস বলে দেবো না? কি সেটা বলেন, বলেন কি? সবার সময়ে তোমরা 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ আকবার পড়ে শোবে। আল্লাহ দাসী দিলেন না, ফাতেমা আটা পিষতে পিষতে চাকি ঘোরাতে ঘোরাতে হাতে ফোসা পড়ে যেত, তাই না? তখনকার যুগ ছিল, এখনকার মেয়েরা তো রুটিও বানায় না, পেশা আটা দিয়ে রুটি বানাবে তাও কষ্ট হচ্ছে, দোকান থেকে নিয়ে এসো, দোকান থেকে ওই ফোরন থেকে রুটি কিনে খাওয়া হচ্ছে, বানাবে না, কি বানায় না? হ্যাঁ, তো বাটনা বেটে, আগেকার মেয়েরা বাটনা বেটে মশলা তৈরি করতো, এখন রেডিমেড মশলা। আচ্ছা, রেডিমেড মশলা তাও আবার কেমন, মানে মশলা মানে ধনে ধনে মশলা, জিরে মশলা আলাদা করে খাবে না, এখন এক মিক্স মশলা পাওয়া যায়, কারি পাউডার, তাও হবে না, মিট মশলা, চিকেন মশলা, বিরিয়ানি মশলা, ফিশ মশলা, সবজি মশলা, সব মশলা বেরিয়ে গেছে, কিছু করার দরকার নেই। হ্যাঁ, আমরা করছি, এখন দাবি হলে পরে কি করবেন, দাবি মানতে হবে। ওই যে বললাম নিত্য করেন গোসা, যদি না মানেন আপনাকে তো করতেই হবে, আপনাকে চাইছে, স্বামী ভালো হবে না তাহলে, যে স্বামী, যে স্বামী স্ত্রীর আবদার রাখতে পারে না সে কি করবে, ব্যাস আস্তে আস্তে বিলাসিতা বাড়ছে, এভাবে বিলাসিতা বেড়ে যাচ্ছে। তো মোট কথা হলো কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কি দিলেন না, দাসী দিলেন না, শিখিয়ে দিলেন তোমরা এই তাসবিহ পড়ে শোবে, সকালে তোমার কাজ করার মানসিকতা তৈরি হবে, কাজ করবে নিজের হাতে, ইচ্ছা করে দিতে পারতেন না? পারতেন না, দিতে পারতেন, কিন্তু দেননি। তাহলে বোঝা গেল নিশ্চয় এতে কোনো বিপত্তি আছে। দাসী যখন বাড়ির সকল কাজের ভার আপতে হয় তখন গৃহিণী অপরন্ত হাতে সময় পায়, তা সবই সময় সে তার কাজ নেই, আস্তা দিয়ে চাকরি টাকরি না থাকে, ফলে সে ঘুমায় বেশি, পড়ে পড়ে ঘুমাবে আর কি করবে, হয় টিভি দেখবে না হয় ঘুমাবে, তো বেশি ঘুমালে পরে, বেশি নড়াচড়া না হলে, কাজ না হলে কি আসবে, অটোমেটিকলি কি আসবে, রোগ আসবে। কিসের রোগ? বর্তমানে ডায়াবেটিস, বুঝতেই পারছেন কিভাবে আপনার চলছে ডায়াবেটিস, যে হারে চলছে সে হারে রোগ কিসের জন্য, হরকত না হওয়ার জন্য, নড়াচড়া না হওয়ার জন্য। যাই হোক, আমাদের সময় শেষ হয়ে গেছে, আরো কিছু কথা আছে ইনশাআল্লাহ বলে শেষ করবো। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার আমল করা। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।